الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، إمام نووي رحمة الله عليه লিখিত প্রসিদ্ধ গ্রন্থ আমরা অনেকেই জানি, রিয়াদুস সালেহীন, বাংলা অনুবাদও পাওয়া যায়। এই কিতাবটি খুবই গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করেছেন, পৃথিবীর সর্বত্র পাওয়া যায় রিয়াদুস সালেহীন। তো আজকে মাঝে মধ্যে আরো আমি দর্শ পেশ করি, আজকে উনার কিতাব থেকেই সরাসরি আলোচনা পেশ করছি। বলছেন, বাবুন ফি বায়ানি কাসরাতি তুরুকিল খায়র। মানে কল্যাণের অনেক পথ আছে, এই সব পথকে সামনে রেখে আলোচনা করবেন তিনি, বিভিন্ন হাদিস পেশ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্না আল্লাহ বিহি আলিম। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যে কোনো নেক কাজ করো না কেন, আল্লাহ তা জানে, যে কোনো নেক কাজ। তাহলে নেক কাজ বিভিন্নভাবে অনেক পথ আছে নেক কাজের, নেকি হাসিল করা। আল্লাহ বলছেন, তোমরা যে কোনো নেকি কাজ করবে আল্লাহ তা জানে, যে কোনো ভালো কাজ করো। তাহলে ভালো কাজ একটা দুইটা না, অনেক অনেক, সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ আল্লাহর কালাম উল্লেখ করে বলছেন, যেটা হলো সূরা বাকারার 197 নম্বর আয়াত, ওয়ামা তাফআলু মিন খায়র, যে কোনো তুমি ভালো কাজ করো আল্লাহ তা জানে। আল্লাহ বলছেন সূরাতুল যালজালায়, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে কেউ অনুপরিমাণ নেক কাজ করবে সে তা দেখবে। কোন দিন পাবেন? ইনশাআল্লাহ কিয়ামতের দিন। দুনিয়াতে অনুপরিমাণ নেক কাজ, কিয়ামতের দিন তার ফল পাবেন। এমনি ভাবে রব্বুল আলামিন দুনিয়াতেও মানুষের নেক কাজের বদলা দেয়, কিন্তু আমাদের আসল লক্ষ্যবস্তু দুনিয়া না আখেরাত। বলেন, যদি আমাদের মূল লক্ষ্যবস্তু দুনিয়া হয় তাহলে শুধু দুনিয়া পেলাম, আখেরাত নেই। আস্তাগফিরুল্লাহ আলাযীম। আল্লাহ বলেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু মানুষ এরকম আছে যারা বলে, হে রব, তুমি আমাকে দুনিয়াতে দাও, আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের আখিরাতে কোনো অংশ নাই। তো আমরা যেহেতু মুসলিম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাই আমাদের আসল লক্ষ্যবস্তু হবে আখিরাত, দুনিয়া যেন না হয়, যেন এরকম না হয় যে আমার আসলই দুনিয়া না, আসল আখিরাত। কিন্তু দুনিয়া ছাড়বো না, দুনিয়া সাথে নিয়ে চলবো। তাই পরে বলেছেন রব্বুল আলামিন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ এমন আছে যারা বলে, হে রব, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ আতিনা বহু বচন, হে আল্লাহ, হে রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের আজাব থেকে তুমি আমাদেরকে নাজাত দাও। আল্লাহ বলেন, উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু, এরা যা কামাই করেছে তার নির্ধারিত অংশ তাদের রয়েছে। আল্লাহ সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তো এখানে রব্বুল আলামিন যারা ভালো লোক তাদের দোয়া উল্লেখ করেছেন, যারা আখিরাতকে অগ্রাধিকার দিয়েছেন তাদের কথা উল্লেখ করেছেন, তাদের দোয়া উল্লেখ করেছেন। তারা বলে, হে রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতেও কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে নাজাত দাও। আর কিছু মানুষ এরকম যারা দুনিয়া খুর, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া, আস্তাগফিরুল্লাহ আলাযীম। সালাতের সময় দুনিয়া, এটা দুনিয়া খুর না আখরাত খুর, কথা বুঝছেন? সালাত আল্লাহু আকবর, আর আপনি দুনিয়া ওই ইস্তেরাহে কাজ করছে, আর নয় বাইরে কাজ করছে, আর না একটা ডেন্টিং বেন্টিং যাই আছে না, দোকান বাইরের লক বন্ধ করে ভিতরে কাজ করে আছে কিনা এরকম। তো আপনি কোন জিনিসকে অগ্রাধিকার দিলেন, দুনিয়াকে অগ্রাধিকার দিলেন না আখরাতকে? তো আমরা এখানে যারা আছি, আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিব না আখরাতকে অগ্রাধিকার দিব? আচ্ছা, আপনারা সবাই বিশ্বাস করেন আখরাত আছে, আছে কিনা? জাহান্নাম আছে, জান্নাত আছে, কবর আছে, কবর আজাব আছে, বিশ্বাস করো? যদি বিশ্বাস করো তাহলে কেন সালাতের সময় সালাত না পড়ে ডিউটি, অথবা সালাতের সময় কেন নো ফজরের সালাত কেন নাই? তো এই দুর্বলতা, ইমানি দুর্বলতা দূর করতে হবে কিনা? সবাই বলুন ইনশাআল্লাহ। দূর করবেন, এখন থেকেই করুন, জানেন না আপনি কালকে থাকবেন কিনা। ইয়া রব, তুমি আমাদের হেফাজত করো, আমাদের দিনের হেফাজত করো। তো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি অনুপরিমাণ নেক কাজ করবেন, নেক আমল করবেন, তাকে কিয়ামতের দিন দেখবেন। মান আমিলা সালিহান ফালি নাফসি, অন্য আয়াতে আল্লাহ বলেছেন সূরাতুল জাতিয়া 15 নম্বর আয়াত, যে কেউ নেক আমল করবে এটা তো তার নিজের জন্যই করবে, আল্লাহ কি আমাদের মুহতাজ? আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী না আমরা আল্লাহর মুখাপেক্ষী? আল্লাহ কি ঠিকায় বলেছেন তুমি যদি নেক কাজ করো এর বদলা তোমা তুমি পাবে, এর ফায়দা তোমারই হবে? তাই আমাদের সকলের উচিত আখরাতের যে কোনো কাজ করি লক্ষ্য রাখা, আখরাতে এর বদলা কি হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এরপরে তিনি কয়েকটি হাদিস উল্লেখ করেছেন, বলেছেন এক্ষেত্রে হাদিস অনেক আছে, তো ধারাবাহিক এ অধ্যায় আমরা শেষ করবো ইনশা আল্লাহ। প্রথম যে হাদিস পেশ করছেন তা হলো عن أبي ذر جندب بن جنادة رضي الله عنه قال قلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال الإيمان بالله والجهاد في سبيله. أبو ذر جندب بن جنادة بلن أبو ذر رضي الله عنه تيني بلن أمي بلن يا رسول الله أي الأعمال أفضل؟ كون عملتي شربتم. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলে, আল্লাহর উপর ঈমান রাখা আর তার প্রতি জিহাদ করা সর্বোত্তম। কুলতু আইয়ুর রিকাবি আফদল, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দাস মুক্তি কোন মানে কোন প্রকার দাস মুক্ত করে দিলে, গোলাম মুক্ত করলে সব হবে বেশি, বা কোন প্রকার দাস মুক্তি উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা থামানা, ওই ক্রীতদাস মুক্তি সর্বোত্তম যে ক্রীতদাস তার পরিবারের কাছে, তার মালিকের কাছে, তার মালিকের কাছে বেশি মূল্যবান, বেশি প্রিয়, বেশি মূল্যবান, আর যার মূল্যও বেশি, যার মূল্য বেশি আর মালিকের কাছে যে বেশি প্রিয়, এরকম দাস মুক্তি সর্বোত্তম। কুলতু ফা ইল্লাম আফআল, আমি বললাম অর্থাৎ আবু দর বলেন রাদিয়াল্লাহু আনহু, আমি বললাম যদি আমি তা না করতে পারি আর তা না করি, তো তিনি বললেন তুইনু সানিআন আও তাসমাউ লি আখরাক, তুমি একজন কর্মঠ ব্যক্তিকে, কর্মীকে যে কাজ করে তাকে সাহায্য করবে। অনেক সময় এরকম সাহায্যের প্রয়োজন হয় কিনা? এবার একটা লোক কাজ করছে, আপনাকে বলে দেবে ভাই একটু সাহায্য করো, শুধু পয়সা খুঁজবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যেমন মসজিদে আমিল আছে, নাজাফা আছে না, আমিল নাজাফা, তো আপনি বললেন ও তো মাসিক বেতন বা ওই কাজ করুক, তো সে সানে, সে আমিল, সানে মানে কি আমিল, সে কাজ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি সানেকে যে কাজ করে তাকে সাহায্য করবে এটা উত্তম তোমার জন্য। এমনি ভাবে এখানে যেসব কাজকর্ম হয় আমরা একসাথে মিলেমিশে খাবার খাই, হয়তো আপনি আপনি তো খান না, আমি খাই, আমরা সবাই, সবার কথা বলছি। তো এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যদি একজন দুইজন থাকে আমাদের সকলের হচ্ছে আমরা সহযোগিতা করা, ঠিক কিনা? মসজিদে গেলাম, নোংরা কিছু দেখলাম, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমরা পরিষ্কার করবো, আরেকজনের দিকে তাকাবো না, আমার রুম পরিষ্কার, এগুলো পরিষ্কার রাখবেন, ঘর রুম অপরিষ্কার অপরিচ্ছন্নতা মুশকিলা, অপরিচ্ছন্নতার কারণে রোগ দেখা দিতে পারে। হাড়ি পাতিল যেগুলো রান্নাবান্না করেন ওগুলো জরুর পরিষ্কার রাখবেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুইনু সানিআন, যে কাজ করে তাকে সাহায্য করবে, আও তাসনাউ লি আখরাক, কিংবা যে কাজ করতে পারে না বলছেন আল্লাযী লা ইউতকিন মা ইউহাওয়িলু ফিআলাহ, মানে এমন সে কাজ করে কিন্তু বুঝে না কিরকম কাজ করবে কিনা। এরকম লোক পাওয়া যায় না, যেমন অনেক মানুষ আসলো বাংলাদেশ থেকে কাজে, এখানে কাজ হচ্ছে তার একটা, দিয়ে দিয়েছে আরেকটা, বেশিরভাগ মানুষ এরকম হয় না? সে আপনার সাথে কাজ করে, সে যেহেতু কাজ চিনে না ওকে আপনি কাজ শিখাবেন, এতে হচ্ছে সওয়াব। অথবা যে এমনি কাজ বুঝে না, কামাই করার কোনো পথ নাই, আপনি তার পথ করে দিলেন, পথ বের করে দেওয়ার চেষ্টা করলেন, এটাও হচ্ছে ওই আল্লাহর পথে ঈমান বিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ আর দাস মুক্তি। এই হাদিসে দাস মুক্তি করার পরের স্তর হচ্ছে নিজে আরেকজনকে সাহায্য করা, কিংবা এমন ব্যক্তির জন্য কাজ করা যে কিছু করতে পারে না, কামাই করতে পারে না, আপনি কামাই করে তাকে দিলেন। বুঝতে পারছেন, এটা হলো ইসলামী তালিম। বলেন তো যদি এরকম করি আমরা মুসলমানরা তাহলে কি অসুবিধা? আমার যা মনে হয় কোনো মুসলিম গরিব থাকবে না, সবাই যদি নিজের জন্য কাজ করে আর গরিবের জন্য কাজ করে, বড় বড় ধনীদের প্রয়োজন নাই, গরিবেরা যারা সবাই যদি এরকম হয়ে যায় অন্যের হিতাকাঙ্ক্ষী, অন্যের সেবক, অন্যের সেবা করার মতো সবার যদি আগ্রহ হয় আর যদি কাজ করি তাহলে সবাই ধনী হয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। বড় বড় ধনী আর কি প্রয়োজন, পেট্রোল টেট্রোলের প্রয়োজন নেই, সত্যি না? ওই সেদিন দেখলাম কোন এক ভাই বলেছে পৃথিবীর বুকে যে ছয় রাষ্ট্র, উনি ছয় রাষ্ট্রের কথা বলেছেন, এদের যে খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদের হক যদি আদায় করে তাহলে পৃথিবীতে 150 কোটি মুসলিম, কোনো মুসলিম গরিব থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ, শুধু ছয় রাষ্ট্র যাদের যে খনিজ সম্পদ রয়েছে, খনিজ সম্পদের হক যদি আদায় করে, সে তার এরকম বলেছে। ওই আমি যেদিন তাদের হোটেলে ছিলাম ওখানে বক্তব্য শুনলাম, এখানে অনেক উলামা ছিলেন সৌদি বাইরের উলামা, তো তিনি বলেন ছয় রাষ্ট্রের খনিজ সম্পদের হক যদি আদায় করে ওরা তাহলে পৃথিবীতে 150 কোটি মুসলমান কেউ গরিব থাকতে পারে না। সুবহানাল্লাহ, তাহলে এটা তো বড় বড় ধনী। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে বলেছেন তুমি কাজ করতে পারো, তুমি সক্ষম, আরেকজন অক্ষম, তুমি তার জন্য কামাই করো, তাকে সহযোগিতা করো। আচ্ছা আরেকটা লোক দেখছো কাজ করে, তুমি আল্লাহ তৌফিক দিয়েছে ওকে সহযোগিতা করো। দেখেন তো এরকম যদি হয়, আমরা যদি সবাই অন্যের হিতাকাঙ্ক্ষী হয়ে যাই তাহলে আর গরিবই থাকতে পারে? এই তালিমই তো নাই, শিক্ষা নাই, মানুষ দিন শিখতে চায় না, শুধু ইয়া নাফসি। আচ্ছা দেখেন এরপরের কথা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন দাউফতু আন বাদিল আমাল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কাজ করতে না পারি, আমি দুর্বল হই, মানে আগের কথা কাদের কেতে যে সক্ষম, আর এই কথা আমি দুর্বল, আমি কাজ করতে পারি না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকুফু শাররাকা আনিন নাস, فَإِنَّهَا صَدَقَةٌ مِّنْكَ عَلَى نَفْسِكَ, তুমি তোমার নিজের অনিষ্ট থেকে অন্যকে রক্ষা করলে এটাই তোমার নিজের উপর তোমার জন্য সাদাকা। বলেন সুবহানাল্লাহ, আমার কথাটা বুঝতে পাচ্ছেন কিনা? অর্থাৎ তুমি আরেকজনকে কষ্ট দিবে না, তোমার অনিষ্ট থেকে আরেকজনকে বাঁচাবে, তুমি আরেকজনের কল্যাণ করতে পারো না কিন্তু আরেকজনের ক্ষতি করবে না। কথা বুঝলেন? আরেকজনের ক্ষতি করো না, এইটাও তোমার জন্য সাদাকা, তোমার নিজের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ইসলামী শিক্ষা, আরেকজনকে কিছু দিলে তাতে সাদাকা, আরেকজনকে কাজে সহযোগিতা করলে তাতে সাদাকা, আরেকজনকে কষ্ট দিলে না, নিজের অনিষ্ট থেকে আরেকজনকে বাঁচালে তাতেও সাদাকা। সুবহানাল্লাহ, ইসলামী তালিম। হাদিসটি কোথায়? বুখারী এবং মুসলিমের। যাই হোক, একটি হাদিস আর কয়েকটি আয়াত পাঠ করলাম, ইনশাআল্লাহ ধারাবাহিক এই অনুচ্ছেদ থেকে আলোচনা আসবে। যা আলোচনা করলাম আর শুনলাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আর আমাদের আমরা স্মরণ করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কত সুন্দর ভাবে তিনি আমাদের সামনে দিন পেশ করেছেন, সুবহানাল্লাহ। এমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যেভাবে এই জায়গায় আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের ভিতরে আগ্রহ ছিল কোন কাজ করলে সওয়াব হবে বেশি, কোন কাজ করলে আমার ফায়দা হবে বেশি, আখরাতে আমার ফায়দা হয় কিরকম, দুনিয়ার ফায়দা হয় কিরকম, তারা প্রশ্ন করতেন। তো আমাদেরকেও এইরকম আগ্রহ সৃষ্টি করা উচিত দিন শিখার। যদি আপনার মধ্যে কিছু থাকে তাহলে আরেকজনকে প্রশ্ন করতে পারবেন, কিছুই নাই তো প্রশ্ন করবেন কিরকম? এজন্য এইসব দরসগাহে নিয়মিত আসি, আপনাকে যেন ঠেলিয়ে টেনে না আনা হয়, আপনি নিজের আগ্রহে আসবেন। কি বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো লোকজনকে আনার চেষ্টা করবেন, দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন সারা উনেজা তত সারা বিশ্বে, যেন আমাদের দাওয়া দিনই দাওয়াত যেন আমরা প্রচার করতে পারি, আমরা সেজন্য সবাই সচেষ্ট হব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। আল্লাহ আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদের জানে মালে বরকত দাও। দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, মুসলমানদেরকে সাহায্য করো, আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো, মজলুমদেরকে উদ্ধার করো, মুসলমানদেরকে এক করো, নেক করো, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে চলার তৌফিক দাও। আল্লাহ মুসলমানদেরকে শিরিক থেকে বিদাত থেকে তোমার সব রকমের নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও, আমাদের সকলকে তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন আল আহইয়া মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ وعلى آله وصحبه أجمعين.